মাগ তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ, মাগ তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ। নয়ন খুলেছে দেখ মা কত লক্ষ মাবন, হচ্ছে শিকার নির্যাতন, মাগ তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ, মাগ তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ। আর কানে মা চেয়ে দেখো আখ মেলে তুমি, জালিম শাহী কেড়ে নিল ওদের বাসভূমি, আর কানে মা চেয়ে দেখো আখ মেলে তুমি, জালিম শাহী কেড়ে নিল মোদের বাসভূমি, আর কতকাল সইব জ্বালা ও মা একটি ছেলে দাও না রণাঙ্গন, ও মা আমায় যেতে দাও না রণাঙ্গন, মাগ তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ। নয়ন খুলে চেয়ে দেখ মা কত লক্ষ মাবন, হচ্ছে শিকার নির্যাতন, মাগ তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ। এক ছেলে মা আব্দুর রহমান শহীদ হলো আফগান, ওমর খালিদ ডাকছে আমায় কাশ্মীর আর আরাকান, এক ছেলে মা আব্দুর রহমান শহীদ হলো আফগান, ওমর খালিদ ডাকছে আমায় কাশ্মীর আর আরাকান, একবার যেতে দাও না মাগো আমায় করতে আজাদ মুসলমান, মাগো তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ। নয়ন খুলেছে দেখ মা কত লক্ষ মাবন, হচ্ছে শিকার নির্যাতন, মাগো তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ। তুমি তোমার পর্দার মাঝে সুখে আছো সারাক্ষণ, কাশ্মীরে মা শত মাবন লাঞ্ছিত আর অনশন, তুমি তোমার পর্দার মাঝে সুখে আছো সারাক্ষণ, কাশ্মীরে মা শত মাবন লাঞ্ছিত আর অনশন, একটু খাদ্য পায় না তারা ও মা নেই কো তাদের বাসস্থান, ওদের তরে আমায় যেতে দিলে ও মা স্বর্গ হবে তোমার বাসস্থান, মাগ তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ। নয়ন খুলেছে দেখ মা কত শত মাবন, হচ্ছে শিকার নির্যাতন, মাগ তুমি আমায় জিহাদেতে যেতে করো না বারণ, মাগ তুমি আমায়।